بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. আল্লাহ ওয়াহি কুরবানি ইয়া বানি ইসরাঈল এ বানু ইসরাঈল কুম ইস্তাগুনে উযকুরু নিয়ামাতি আল্লাতি আনআমতু আলাইকুম তে বামি হুম আচ্চতি মান আল্লাহু লিবি নিয়ামাতান হাদা কুরাশে ওয়া আননি ফাদদালতুকুম আলাল আলামিন আদি হাম কারাবরন তি মান আল্লাহ তে বামি হুম আলাম তাহু গে মাচ্চাম মাই কুরবি মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরিম বাস বায়া বে হিঙ্গজ্জে এতান আয়াতেক গা বানু ইসরাঈল মি হুম গে মাচ্চা আল্লাহু লিবি নিয়ামাতাহু গে ওয়াহাকা এতং আয়াতেগা আল্লাহ ইবামি হুনং হাঁদাং কোদ্দেবা ফামি ওয়ানি বানু ইসরাঈল মি হুননা আল্লাহ ইবামি হুগে মাচ্চাল্লেবি নিয়ামাতাং হাঁদমা কুরুমা সাবাবাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবামি হুম মুড়ি আলাম তাহুগে মাচ্চা বানি মাই কুরাবা এই মি উম্মাই আওমুগে কুরিগা এম্মে মাই বেগেম বা উম্মাতা কি এই বানু ইসরাঈল গে উম্মাই বানু ইসরাঈল কি এই ইয়াকুব আলাইহিস সালাম গে দারি কোলু গে মিস্তাকুম ইয়াকুব আলাইহিস সালাম কি এই ইসহাক আলাইহিস সালাম গে দারি কালুম আদি ইসহাক আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাম গে দারি কালুম কমিয়াকাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম গে ফানু গে ফাহুম মুরিহা নাবিন লেবি কালে গে ফানু গে আইলাগ বানু ইসরাঈল ই ইসহাক গে ফানু গে দারি কোলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরিহা নাবিন লেবি এম্মে ফাহু গে নাবিয়া ফিয়া এম্মে ফাহু গে নাবিয়া আল্লাহ লাভা ফানি ইসমাঈল গে ফানু গে দারি কোলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি বামি হুনাল লেবি নিয়ামাত মি বামি হুনন তাকরার কং হাঁদমা কদ্দেবানি এই মিবামি হুম এমরি রুজু আবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিনে আমাত তাক মিবামি হুম শুকর আদা করে তো এহেন মিবামি হুম গিনা মি হুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে নিয়ামাত তাক হারাম করুই শুকরেন আদায় নকরি তেন আল্লাহ মি ওয়াহি করবানি ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআতুন ওয়া লা হুম ইউনসারুন ইয়াবামিহুম ইদওয়াহাকা বিরওয়েতিবাশে ইদওয়াহাকি এই এভেস নাফসাকান আনেন নাফসেগে ফারাতুন এভেস বাদালে দেবেনে দুয়াহেন নুনে ওয়ালা ইউকবালু মিনহা আদলুন আদি এভেস নাফসেগে কিবাং এভেস বাদালে নুমে কবুল করবেনে ওয়ালা তানফাউহা শাফাআতুন আদি শাফাআতে গে ফায়দা এভেস নু কুরআনে ইদওয়াহাকুয়া ওয়ালা হুম ইউনসারুন আদি মিস্তাকুনন এভেস কাহালা মাদাদ এভেস নানানে গিয়াম ইদ্বসওয়াহক মি আয়াতুগ মি বায়ান কুরবানি ইদ্বাহক বিরওয়েতি ওয়াহে ইদ্বাহকি এভেস নাফসাকান আনি নাফসিক গে ফারাতুন এভেস ফায়দা দেবেন দুহেন নুনে বাপ্পায় কা দারিয়েক গে ফারাতুন দারিয়া কা বাফায়েক গে ফারাতুন মাম্মায়েক গে ফারাতুন এভেস কাহলে ফায়দা নু দেবেন কমমে মি হকুয়েস হাম এনা গে আমিল নাফসা বিসনান গিয়াম ইদ্বাহুগ তিমা তিমান্না গে নাফসা মেদু মিয়াদু কান্তা বানি কি হিনা কুনতো এই কমে নফসেস কোয়ানি দোহগ নফসি নফসি এই নবী বেকলম ফিয়াবা নবী বেকলম ফিয়াবা হুরি হা এমমেন গোয়ানি দোহগ নফসি নফসি হারঙ্গে নফসু হারঙ্গে নফসে কমে মিয়া কোস গোয়া নবী বেকলম বিদাড়ওয়ানি দোহগ উম্মতি উম্মতি তিমন্নগে উম্মতি তিমন কালেগ ফানুগ উম্মে মিগত হুরি হা নবী বেকলম বিদাড়ওয়ানি দোহগ এহেন নমস এহেন নবী বেকলম ফিয়াবা এহেন হেম মিস্তাকুম এমি হুম বিসনানি এমি হুম গে নফসা এদুয়া হাকি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি মিহা এনাগে আখাগে কিবা ফিলান দোয়ান দোয়াস ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি বাপ্পা ইয়া মাম্মাগে কিবা ফিলান দোয়া দোয়াস ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি মিহাগে আবি মিহা এনাগে দারিঙ্গে কিবা ফিলান দোয়ান দোয়াস ইয়াম এদুয়া হাকি এভেস নাফসাকে আনি নাফসাকে ফারাতুন এভেস কাহালে ফায়দা ইয়াম এদুয়া হোগানু দেবেনে আদি নুস দেনে নুস দেবেনে আদি নুস দেনে এভেস মিয়াকো বাপ্পা দারি ফুলাকান নু দেনে বাপ্পাকে হে আমালে কুন জাররেগ্গে মিম বারবস গিয়া আমি দুয়া দারি ফুলাকো বাপ্পায়াক মাম্মায়াকান নু দেনে দারি ফুলুগে হে আমালে কুন জাররেগ্গে মিম বারবস গিয়া আমি দুয়া মিয়া তুমি ইস্তাহুঙ্গে বাস গাবুল কুরাম মা ফাঙ্গে বাস গাবুল কুরাম বি হেলে ফামি হুঙ্গে বাস গাবুল কুরাম বি কিয়ামি দুয়া কুন আন্নান এভেস মিয়াক ফায়দা দেনে মিয়াকো নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই এমমে মাই ইনসান এমমে মাই মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে দেবি এমমে মাই মাখলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড় বেবে ফল আব্বাস গে ফান দন্ন এ বড় বেবে মিয়া দু তিমান নাগে তিমান কালে গে ফানু গে আতুং এচ্ছা খং এ দে রে আতু গো ইং এচ্ছা বে জিয়া দে নামে ekama qiyamet dohga allah ga hadratuga evs faida ettiman kalifan kan nu devene bodu bebe bodu daate vidanane sofia e miyadu e dehe atugo in echaka de name ehnames qiyamet dohga timan kalifan kan evs faida nu devene e darikalum fatima e bappa ge atugo in echakan e dehe miyadu duniyega uri echche vejja de name ehnames qiyamet dohga bappa kan evs faida darifula kan nukurevene nukoddevene ei emme mai nabiyya emme mai makhluq kalifanu ga ila ke vis farata ke vis farda ke kalifanu vis khudu vis faada nu devene qiyamet duha ko adi mistakum wani kihin mistahum ema miyadu duniyege kuri amale ka gen qiyamet duhu ga allah ge hadratar rujo an jihe ani duniyege kuri amale ka gen ajalu o ma faha ku den nonna ne vis uzuren vis miha ka dekke ka komme miha ko sdannawan allah adi far duniya fonu va deshe maru annawa gutuga ekamaku evs nafsakan e anna ajalu awma fahaku den iturakan evs sikunte evs evs minute lahen nukurewen walan yuakhir allah nafsan idha jaa ajaluha allah subhanahu wa taala evs nafsakan e nafsuge ajalu awma fahuga emme sikunte evs las nukurawa nege diyei hisab duniye kuri amale ge rahade kumatta ka enai diyei hisab den nonna ne vis kale bahana dekke ka komme mi hekas mi ati allah subhanahu wa taala fursatu devafa rangal magu ikhtiyar kuram beenu mi heku rangal magu ikhtiyar kuram vi adi nu baa magu ikhtiyar kuram beenu mi heku nu baa magu ikhtiyar kuram vi maru anna wagu tu geena kan uzuran nu dekke ti wanna mi hem degene nu baa magu ikhtiyar kuri e ena majbur qurane vis faraten nei evs mi heka majbur qurane faraten nei ama komme mi hekas allah wani ikhtiyar devafa ena imma shakiran wa imma kafura shukr qurale kamugawambi ennuni kafarwami hekkamugawambi komme kase duha ki evs nafsaka ane nafsege faratun evs kahala badaleng evs kahala faada devene duha hennun adi badalegge gotuga dinas gabul evs nukuraba nuves devena dinas gabul evs nukuraba ana allah subhanahu wa taala huriha nafs azabul bene nafsu qiyamet dohgana rakka narka wajibegen wa nafsu nafsu allah dannawane e allah e uda bin furaran সিদুয়েকে গতুগা তিমান্না দে নামে তিমান্না সালাম এক দেবাশ উডা বিমা ফুরা রং লিবেনে তো এনা নুস লিবেনে এহেন নামে সামা তেদুনি হেও নিয়াতুন এনা তেদুয়েরি কামা কা আল্লাহ দন্নামা উডা বিম ফুরা রং দে নামে ফিদুয়েকে গতুগা তিমান্না সালাম এক দেবা আরে কামা কা আল্লাহ এবারো আদি দিনাস গাবুলেন নকুরা নুস দেবেনে মিহা কা নুস দেবেনে হুসসাতা এমেন গোসসে তিবি এমে মুসসানি মিহা সরি হুসসাতা গোসসে তানা এভেস এচিং ইফাগেন নু এভেস মিহা কা নুগেন দেবেনে এভেস এচ আল্লাহুম্মা বিমুগে ওয়ারতাভেরি ইয়াকি মারওয়েগেন দার এভেস চিং একাস নুগেন দেবে হিতামমে বেয়াওয়ার দুনিয়াগে হোদি কামু গবিয়াস এদু কোফফেনা দাহান জিহেনি কাব্বালা কান্নুগেন দেন হামাই কেচ্চেস এমমে মুসসানি মিহাস দাহান জেন হাম দেফোরা ওলালাগেন এমমে ফাকির মিহাস দাহান জেন হাম এ হালাতু কিয়ামত দোগ আল্লাহুগে হাযরাতান এমমেন রুজুওয়ানি ওরিয়াং হালুগা মুসফায়া গায়াকুনওয়ান একেচ্চেস আল্লাহ গা দরতং এম এম মুসসাদিমি হাবে সাদিমি ফাকির মি হাবে সাম ইন হালতে গবানি আতাকু দিনার দিরহামে নুয়ানে দুহাকু এমবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলকরবানি এ মিস্তাকুননে তিয়াবামি হুম মিয়াদু মি হেগগে হগগকান আরায়গেন ফওয়ানামা এফু বদ্দাশ মি হেগগে হগগকান আরায়গেন ফওয়ানামে আদা কুরারে এনেন এই দিনার দিরহামে নুয়া দুয়াস আওমুগে কুরিননে দিনারে দিরহামেন নোয়া দুহাস আওমুগে কুরিননে দুহা কি মিহেগ্গাতাকু দিনারে দিরহামেন নোয়ানে মিহেগ্গি হাগ্গুয়া দা কুরাকা এ দুহুগে দেন জিহেনি মিহাগে হেও আমালু গেনা মাজবুর ওয়ানে মিহাকাদ দেন মিহেগ্গি হাগ্গকান আরাগেন ফা ওয়ানামা এমে দুহাস আওমুগে কুরিন একাম বিসনাম বি দুনিয়েগে দেব্বা ফা মিওয়া ফুরসতুগে বেনুন কুরাম বি কম মে মিয়াকু বুদ্ধিরি নাকি আল্লাহ দুনিয়েগে দেব্বা ফা মিওয়া ফুরসতুগে বেনুন হিফা মিহা বেনুন হিফা হেও গতুগে বেনুন হিফা মিহা ইতাম মিহাকু এতিবে উলানি হামা মুসলিমুন নে কিয়াগে মে নামাদেন এচ্চেন নকররো দেন এচ্চেস নহিফা এদ্দে বিহানু বায়াকামে কুরামুন এদানি রাব্বে ওয়াকামে হাদমা এন্নে রাসূলে আল্লাহ ফনুবিকামে হাদমা এন্নে মারওয়ান কামে এনা হাদান এন্নে গিয়ামিদ ওয়সান্নান কামে হাদান এন্নে দেন হামা দুনিয়া মাতি আল্লাহ সুবহানাহু তাআলা বিনাম সুফিতাং উলে ফাদাম ইতিবে উলামুন দানি ইনসানুন মারওয়ান হামে ইয়াকিনুমস ইয়ামিদ দসান্নান হামে ইয়াকিনুমস এদুহা কি এভস নাফসাকান এভস নাফসেগ গফরাতুম ফায়দা দেবেন দুহা হেন্নু আদি এভস বাদাল এভস দেবেন দুহা হেন্নু ওয়ালা তানফাউহা শাফাআতুন মিয়া শাফাআতে কুরিয়া গ শাফাআতে গ ফায়দা এভস কুরআন দুহা হেন্নু এদুহা কি শাফাআত গ ফায়দা কুরআনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাআত তেরিউমান এমিহাকান হুদ্দা দেব্বিমা এ শাফাআত তেরিওয়া মিহাকো আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমিহাকা দেমে মেদুগা শাফাআত তেরিউমান হুদ্দা দেব্বা মিহাকা মেদু কুরা শাফাআত දෙෆරාතවස් අල්ලාහු හුද්ද ඉසුනාෆලු දෙවීම ශෆාඅත් කරවි වේ. ඒ ශෆාඅත් කරි වා මීහාරා එමිහෙග්ග මච්ච ශෆාඅත් කරි වේවේ මීහා මීහාෂා. දෙමී හුන්නාමෙද අල්ලාහ් සුබ්හාන ව තාලා ඉසුනා දෙවුමු මෙනුවි ශෆාඅත් කරි ගියාමෙද වගනු නොවේන. අල්ලාහ් සුබ්හාන ව තාලා කීත කුරාන ගවහි කුරමණි මන් දල්ලදි යෂ්ෆා ඉන්දහු ඉල්ලා බිඅද්නි. අල්ලාහ් සුබ්හාන ව තාලා කීත්න ෆුලායි කුමෙනුවි එබ්බස් නිහග ගියාමෙද වග ශෆාඅත් කරි නොවේන. එබ්බස් මියක ශෆාඅත් කරන වේවෙන් ශෆාඅත් වියස අල්ලාහ් සුබ්හානහු වතාලා ඒ ගබූල නුකරම් වාන එබ්බස් ෆායදාන් වාන ශෆාඅතකුම් වලාහුම් යුන්සරුන් අදිමිස්තකුන් නම් එබ්බස් මම් ෆායබ්ස් එබ්බස් කහල මදද වෙරියකොස් කියාමි දුහා කුනවා නාන්නාන එබ්බස් මියක් මදද කුරා කිතම්මේ තිමාගේ මියකස් නාන්නාන කියාමි දුහා කේන මදද කොද්දේ සුවරුගේ වදෙජ්ජේ මියා කනාත ෆයිලි මෙජ්ජේ මියා ඒයි කාමියා වෙවි මිහුන් නැකි එමිහුන් සුවරුගේ වනම ෆහුග අදි ගායත්‍තිමාගේ මියක වාකම් වෙසේ ගේනි මහෂරුගේ මෑදානක එකක් උවස් නුස්නාන්නක කාදේ තරේක එකක් උවස් රසූලුල්ලාහි සමාදී හදීස් වල කරවණි එකලියක ෆාන හදීස් වල කරවණි තිම් මකාමෙක් ආයිෂතුගේ ෆානක් දන්නවනි ඒ ආයිෂායේ තිම් මකාමෙක් ගතිමන් කලියක ෆාන එවස් අඹ කඹලෙක් ගමතින් වස් සඳහන්වා තිම් මකාමෙක් ඒ අදී අල්ලාහගේ රසූලා තිම් මකාමෙක් එම් මකාම කී ඒයි ෆයිඩ් දෙවේ වගතුග මිස්තකුන්න ෆයිඩ් දෙවේ වගතුග රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් එවස් මියෙක්ගෙ මතින් හඳමන කුරවාන උම්මතුගෙ මතින් කලිෆාන වගතුග හඳම කුරවාන එවස් කහල ගායතිමාගේ බේකලේ කිව එවස් හඳම කුරන කුරවාන දෙවන වගතකි එයි සිරාතමගු මිස්තකුන් හිඟා වගතුග ඒ වගතුග කලිෆාන හුන්නමාන ඒ මගුගෙ මෙදුග කලිෆාන දිදාලවන අල්ලාහ නිදායවන උම්මති උම්මති තිවන් කලිෆානගු උම්මයි සලාමයි කොත් දෙවාරය الله دنان ربي سلم ربي سلم يهدى ورب سكلاك وي ام السلام يكو دبار اي نركا يغمتين الفا وفا لمن اي اي مغوغوي وقتك الله امر قرب وفا وقتك ميستهم غاغ هيفان وقتا الله امر قرب مي هيك غاغ هيفان نركا دما يغنا نركا متين الفا وفا لمن اي تيم من وقتك حول كوثر كاري ميستكم انند رسول الله صلى الله عليه وسلم غايتي ماغ مي هكو هندما نكوروان කොම්මියකස් මී ගියාමෙ දොහා කිය රබ්බි රබඩ දුවහෙන් ඇයි මීස්තකුන්ගේ ෆයසලා අල්ලාහ් සුබ්හාන තල හිසා බල්ලාෆ මද්දාන් දෙ මීස්තකුන් තිබෙන හාලතුග සුවරුගේ වදෙජ්ජේ බයකු සුවරුගේ වනීම එ මීහකා එනගේ ආයිලාගේ මීහුන් සුවරුගේ වදෙජ්ජේ වනුමුගේ නසීබු ලිබෙජ්ජියා එතනුග දෙන් අල්ලාහ් සුබ්හාන තාලා සුවරුගවන්ත වෙරින්ගේ හිත රහමු ලබ්වාන සුවරුගවන්ත වෙරින්ගේ හිතන් අල්ලාහ් රහමු ලබ්වාන සුවරුගේ වනුම ෆහුගා ඒ කුරි මහෂර්ගේ මෑදානුගේ එබ්බස් මීහෙක්ගේ හිතක ඔය කාලේ එබ්බස් කමෙන්නවාන දැන් අල්ලාහ් මේ වහී කරමනි ඉබ්‍රාහීම්ගේ ෆානා බෙහෙගතුන් ඒ වරම් මායින් නබියන් අල්ලාහ් සුබ්හානහු වතාලා දෙවනෙන් එමෙ මායික් කරවෙ නබියා ඒ ඉබ්‍රාහීම් আলাইහිස් සලාම් එකලේ ෆාන ඒ අල්ලාහ් සුබ්හානහු වතාලා ඛලීලෙක් කමුගලෙව්වි නබියෙන් ඒ අල්ලාහ්ගේ ඛලීලෙක්ගේ ගතව ඛලීලකී ඒ එමෙ ගායින් අරිස් ලෝබි වෙරියා අල්ලාහ් එමෙ ලෝබි ඔඩිගෙන නේකක වෙයි ඉබ්‍රාහීම් আলাইහිස් සලාම් කලේ ගානකි එන් උම්මකම ග අල්ලාහ් වහයි කරවාන ඉන්න ඉබ්‍රාහීම කාන උම්මතන් කානිතල් ලිල්ලාහි හනීෆන් ඉබ්‍රාහීම් ගානකි හුරි ගොතන් හුරි උම්මතේක හුරි ගොතන් හුරි උම්මතේක අල්ලාහ් වහයි කරවාන ඉබ්‍රාහීම් ගානකි ඇයි අල්ලාහ් එකලේ ගාන ජෙස්සෙවි හුරිහා ඉම්තිහානකම් කාමියාබ් වඩාගෙන ඉවේ කලින් ඉබ්‍රාහීම් আলাইහිස් සලාම් කි හුරිහා ඉම්තිහානකම් වරබ් බොඩති ඉම්තිහාන තන් අල්ලාහ් සුබ්හානහු තාලා ඉබ්‍රාහීම් আলাইහිස් සලාම් ජෙස්සෙවි එහෙන්නම සුරිහා ඉම්තිහානකම් කලේ ගාන කාමියාබ් වඩාගෙන නැවි අල්ලාහ් වහකම බයන් කරවනි වයිදි බතලා ඉබ්‍රාහීම රබ්බහු බිකලිමාතින් ෆඅතම්මහුන්න قال اني جاعلك للناس اماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ ابتلى ابراهيم ربه එවගොත හඳාන් කුරා හිටිය බෑමීහුන් ඉබ්‍රාහීම আলাইහිස් සලාම් එකලේ ගානගේ රස්කලාගේ එකලේ ගාන ඉම්තිහාන තක්කුර විහිඳු بكلماتين تفات وترتهوغ امتحان تن کي فان الله جسويه فاتمهم نحرها امتحانكم كامياب وڑا گنويه حرها امتحانكم ابراهيم عليه السلام رسول كما ان الله فنوي گيني كنيا کي فان مول گاومك گي اڙکان قران گنگولن حرها الہم تب مگرا سننا گتي کوري گيني كنيا اکاني එකමුගේ ජසායගේ ගොතුන් එමීහුන් ඉබ්‍රාහීම আলাইහිස් සලාම් අලිෆාන් ගණන් එල්ලා දෙවි. එහිඳු මලායිකෙබ් බේකලුන් වඩාගෙන අසාබුගේ මලායිකෙබ් බේකලුන් ෆරබද තහුගේ වෙරි මලායිකෙබ් බේකලුන් ෆරබද තන් අල්ලාහ් සුබ්හානහු වතාලා බේකලුන් අහවල් කරවහ තිබෙයි මලායිකෙබ් බේකලුන් වඩාගෙන දෙන වේ ඉබ්‍රාහීම අමුරු කරවහරමි හුරිහායෙම්ෙන් එෆ්ෆහරා නිම්මවලබ්බවාන. দেফারবাল দেমেদা ফিত্তালাভানামে হুরিহামিয়ে আমরু কুরাবার বিদাল ওয়ারামেকান আলিফাঙ্গারু নিব্বালাভানামে বিদাল ওয়ার ইব্রাহিম আলাইহিস সালাম গারিহ মালায়েকা বেকালুং আসতেন নবী কম কি ইব্রাহিম আলাইহিস সালাম কি কে দাড়বি হাসবিয়াল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল আল্লাহ তিমান্নায় ফুদে কেলাঙ্গেই ওয়াকি রাক্কাতের কুরম গতুম কি হার আঙ্গাল ফরাতেন হে মিস্তাকুন রাক্কাতের কুরম গতুম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহান ওয়া তাআলা আলিফাঙ্গারু ফিনিচ্চকাম গালেভি ইব্রাহিম আলাইহিস সালাম দারিকালাকুলি বিওয়াডায়াগেন নবী কালিফান গ মুসকুলি মুরফুলু একালি ইফান আল্লাহ দোয়া করে বিমা আল্লাহ একালি ফান দারি কালা কু দেবি হুরিহা বেফুন সে কি বেটা কেন আন মুসকুলি উমরা হামা মিহা কো ফরমুন এনে লিবে দারি ফুলু দেখে ইন্তিহা ইনা লোবিওয়ান ইন্তিহা এ লোবিওয়ান দারি ফুলু তুপুলু ইরু দারি ফুলু জাবাহা কুরু মান আল্লাহ আমর করে দেবি তো তু দারি ফুলু জাবাহা কুরু মান আল্লাহ আমর করে হাম ওয়াগুতুন একাং এ তানফিজ করে বি একালি ইফান এবিস কাহালা ইনকারন কুরাবা ইবিস মাডুজে মাডুজে সে মকান লায়ক আলাইহ ফানে তানফিজ কুরাবা আল্লাহ হুকুম ফুলু আলাইহ ফান নুয়াদিহ আহার উমরুম বেবাডা গাতম হিতা খিতান কুরুম আল্লাহ ওয়াজিব কুরাবি ইব্রাহিম ফান গুমত গমে ফরতম খিতান কুন শার কুরাবুনি একালিহ ফান ই বড় উমর ফুলু গা হাম আল্লাহ আমর কুরাবি আমিল্লা খিতান কল্লি তাফাত ও তরতহ ইমতিহান তং আল্লাহ সুবহান ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম জেসেরি পুরিহা ইমতিহান কুং আল্লাহ সুবহান ওয়া তাআলা গের মি নবিয়্যা ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াব ওয়াডা গেন নাই দারিকালুন না আমি কাবালুন এভস মিহা কুন বিমাকা ফেং কোলে গাহেন এচেন নাই বিমাকা মক্কা গে ওয়াদি তেরিয়া দু কোল্লাহ ওয়াডা গেন নাই আল্লাহ গে আমরু ফুল শাম করায়া আল্লাহকে বারাক কিয়ামান তেরি নবীন ইব্রাহিম আলাইহিস সালাম কালিফানো কিয়ামান তেরি কামু গওয়াহক আল্লাহ তাং আয়াতে ওয়াহি কুরাবা ফাবে আল্লাহ মে ওয়াহি কুরাবানি ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফা আতাম্মাহুন্না আল্লাহ সুবহান ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ইমতিহান কুরাবিয়ে তাফাতু ইমতিহান তাকুম ফাহে কালিফানো হুরিহা ইমতিহান কুম কামিয়াব ওয়াডা গেন নবী ক্বালা তাং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দোয়া কুরাবিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়াহি কুরাবিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইন্নী জাঈলুকা লিন্নাস এ ইব্রাহিমে আমাকরুন তিমান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম খালিগ ফানু লাভামে মিস্তাকুন নাম ইমামে কামুগা এবাহি নবী কামুগা লাভামে কালা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কুরবানি ওয়া মিন যুররিয়াতি এ আল্লাহে তিমান্না ইখানিয়ান নোনা তিমান্নাকে দারিফাস কলম বেস নবী বেকালুন লাভাশি ইমামুন লাভাশি দীনুকে ইমামুন লাভাশি তিমান খালিফানু দারিফাস কলম বেস আল্লাহ ওয়াহি কুরবানি কালা লা ইয়ানালু আহদি যালিমিন তিমান আল্লাহুকে আহদু হাসিলেন নোয়ানে আনিয়াবেরিন নাকা এবাহি দীনুকে ইমামুকান নবীকান রাসূলুকান হাসিলেন নোয়ানে আনিয়াবেরিন নাকা বেই কালিগ ফানুকে উম্মতুকে দারিফাস কলুগে তেরেন আন্নানে আনিয়াবেরিন বেস এমি হুন্নাকান হাসিলেন নোয়ানে কালিগ ফানুকে দারি কলং সালিহু মিস্তাকুন নারেকান তাং হাসিলওয়ান দেন আল্লাহ নে করমা ইজআলনাল বাইত মাসাবাতাল লিন্নাস ওয়া আন্না ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লান ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত্বাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ ওয়া ইজআলনাল বাইত মাসাবাতাল লিন্নাস আদি তিমান আল্লাহ গেফুলু মিস্তাকুম আস গোস হাদা তানে গি গতুগালে ভিমে মিস্তাকুম একি দিমা দিমান দুনিয়া একি কাংকলতাকুম আস জামাওয়া তানেগে গতুগা লেভিমে ওয়া আমনান আদি আমাঙ্কান লিবিগেমওয়া তানেগে গতুগা এতান লেভিমে এতানা কি এই ইব্রাহিম আলাইহিস সালাম গে দোয়া হুসরে ফেলিং ইব্রাহিম আলাইহিস সালাম গে ফুলু বিনা কফা গে ফুলু বিনা কুরা মাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াহি কুরাবানি কুবাইস ফারবাদা গে মাচ্চান আরা মিস্তাকুন নাং ইউলান কুরাশ হজ্জু গে ইউলান কুরাশ ইব্রাহিম আলাইহিস সালাম দন্নানি আল্লাহ হে মিতাঙ্গানে তেমি হিসাব কোস দিরি হুরি মিয়া কোস ফুরানে ইবদেসে কাকুয়ে তিমান কালিয়ে ফানুকে বাসফুলু আহানি এহদ আল্লাহ ওয়াহি কুরাবানি ইব্রাহিম কে ফানে তিমান আল্লাহ কালিয়ে ফানাম মি ওয়াহি কুরাবি ইউলান কুরাবাশে ইবাদিন মাকি এই তিমান আল্লাহ কে কামে কে এহদ ইব্রাহিম আলাইহিস সালাম ফরব মাচ্চা আরা ওয়াডাগেন হজ্জু গে ইউলান কুরাবি আল্লাহ কুরআন কে বঙ্গে বাহাক বায়া কুরাবা আদিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতুকা মিন কুল্লি ফাজ্জিন আমীক আল্লাহ হে কুরবানি ওয়াদিন ফিন নাস বিল হজ খলিফান মিস্তাকুন নাং হজ্জং ইউলান কুরাহে মিস্তাকুন দুরু দুরু তান্তানু আন্নানে সাবারি তাকু মাচ্চং আরাগান না হিঙ্গা ফায়া মিস্তাকুন আন্নানে গে ফুলং হজ্জুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসুল কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম এ ইউলান কুরবি আডু মাম্মাগে বানুগাওয়া দারি ফুলু বেস এহিয়ে খান্ডুগাওয়া মাসমাহামে হিবেস এহিয়ে হুরিহা মিন আল্লাহ ফওর কদ্দেবি ಬಂಡುಗ ಅಮ್ಮಗೆ ಬಂಡುಗ ತಿರೇಗೋ ಇದ್ದಾರೆ ಪುಳುವೆ ಸೆಹಿಯೆ ಇಬ್ರಾಹಿಂ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂಗೆ ಇಲಾನುಗೆ ಆಡು ಎದುವಹು ಸುರೆ ಫೆರುನಿ ಹಜ್ಜಂ ಮೀಸ್ತಕುಂ ಅವುಮಾ ಮೀಸ್ತಕುಂ ಅವುಮಾ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ಎತನ್ ಅಮಾಂತನೆ ಗೊತುಗಲೆವ್ವಿ ಮುಶ್ರಿಕುಂಗೆ ಜಮಾನುಗೆ ಜಾಹಿಲಿಯ ಜಮಾನುಗೆ ಎತನ ಕಿ ಅಮಾಂತನೆ ಎತನ ವದೆಜ್ಜೆ ಮೀಹಂ ಅಮಾನ್ ಕಲ್ಲಿಬುನಿ ಜಮಾನುಗ ವೆಸ್ ಎ ಜಮಾನುಗೆ ಹರಂ ಫುಳುಗೆ ತೆರೆಯ ವದೆಜ್ಜೆ ಮೀಹಾಯ ಕಿ ಅಮಾನ್ ಕಲ್ಲಿಬಿಗೆ ವಾಮಿಯೆ ಹಮೈಕನೆ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ಎತಂಗ ಅಮಾನ್ ಕನ್ ದೆವ್ವಿ ಇನ್ಸಾನುನ ಇಕನ್ಯನ್ನು ಹುರಿಹಾ ದಿರಿ ಹುರಿ ಹುರಿಹಾ ಎಚ್ಚಕವ್ವೆಸ್ ದೆವ್ವಿ ಅದಿ ಫುರಾಣನೆ ಹೆಚ್ಚಿಸೆಸ್ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ವನಿ ಎತಂಗ ಅಮಾನ್ ಕನ್ ದೆವ್ವಾಪ ಎತಂಗ ಶಿಕಾರ ಕುರುಮಕಿಯ ಸರಾಂಕಮೆ ಮಕ್ಕಾಗೆ ಅದಿ ಮದೀನಾಗೆ ಹರಂ ಫುಳುಗೆ ತೆರೆಯಗ ಶಿಕಾರ ಕುರುಮಕಿಯ ಸರಾಂಕಮೆ ಗಹೆ ಕಂಡಾಲುಮ ಕಿಯಸ್ ಮನಾಕಮೆ ವಿನ ಉಫುರುಮ ಕಿಯಸ್ ಮನಾಕಮೆ ಗಸ್ತಕವ್ಯಸ್ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ಎತಂಗ ಅಮಾನ್ ಕನ್ ದೆವ್ವಿ ಅಲ್ಲಾಹ್ ಮೈ ಕುರವನಿ ಎತನ್ ತಿಮಂಗ ಅಲ್ಲಾಹ್ ಲೆವ್ವಿಮೆ ಮೀಸ್ತಕುಂ ಎಕಿ ದುನಿಯೆಗೆ ಕಿ ಹಿಸಾಬು ತಕುಂ ಅನ್ನ ತನಗೆ ಗೊತುಗ ಆಯಸ್ ಜಮಾವ ತನಗೆ ಗೊತುಗ ಅದಿ ಅಮಾನ್ ವೆಗೆಂ ವಾ ತನಗೆ ಗೊತುಗ ದೆನ್ ಅಲ್ಲಾಹ್ ಮೈ ಕುರವನಿ ವತ್ತಖಿದು ಮಿನ್ ಮಕಾಮ್ ಇಬ್ರಾಹಿಮ ಮುಸಲ್ಲನ್ ಅದಿ ತಿಯಬಾಮೀಹುಂ ಮಕಾಮ್ ಇಬ್ರಾಹಿಮ್ ನಮಾದ್ ಪುರಾ ತನಗೆ ಗೊತುಗ ಹದಾಶೆ ಮಕಾಮ್ ಇಬ್ರಾಹಿಮ ಕಿ ಏಯಿ ಇಬ್ರಾಹಿಮ್ ಗೆ ಫಾನು ಗೆಫುಳು ಇಮಾರ ಕುರವಂ ಹುಣ್ಣವಿ ಹೀಲಾ ಅರಾ ಹುಣ್ಣವಿ ಹೀಲಾ ಎ ಹಿಲಾ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ಮಡುಕೊಲ್ಲೆವ್ವಿ ಮಡುಕೊಲ್ಲೆ ಇವಾಗುತ್ತು ಇಬ್ರಾಹಿಮ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂ ಗೆ ಫಾತಿಲ ಫುಳುಗೆ ನಿಶಾನ್ ಏಗ ಕೆಂಡಿಗೆನ್ನೆಗುಣಿ ಮಡುಕೊಲ್ಲೆವ್ವಿ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ಹಿಲಾ ಮಿಹಾರು ಸಿನ್ನಾನ ಎಹಿಲಾ ತಂಕುಳಗ್ಗೆ ಫುಳಾ ದುರುಗ ಇನ್ನಾನಿ ಬಿಲ್ಲೂರಿ ಕೊಟ್ಟೆಗ್ಗೆ ತಿರಲ್ಲ ಬಿಲ್ಲೂರಿ ಎಹಿಲಾ ಎ ಇಬ್ರಾಹಿಮ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂಗೆ ದೆಫಿಯ ವಳಫುಳು ಏಗ ಇನ್ನಾನೆ ಎ ಅಮ್ಮಿ ಕೆನಿ ಮಕಾಮ್ ಇಬ್ರಾಹಿಂ ಎ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಂ ಬೆಹೆಟ್ಟವಿ ತಾಂಗ ಹೇರಿ ಮಕಾಮ್ ಇಬ್ರಾಹಿಂ ಗೆಫುಳಾ ಕೊಫ ಕುರೀಗ ವನಿ ಗೆಫುಳುಗ ಜೆಹಿಫೆ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಂ ವನಿ ವಹಿ ಕೊಫ ಮಕಾಮ್ ಇಬ್ರಾಹಿಂ ತಂಕುಳೆ ದುರುಗ ಎ ತಾಂಗ ಏಯಿ ತವಾಫ್ ಕೊನ್ ನಿಮಿಗೆನ್ ಸುನ್ನದ್ ದಿರಕ್ವ ಕುರುಂ ಏಯಿ ತವಾಫ್ಗೆ ದಿರಕ್ವ ಏಯಿ ಏಯಿ ಮಿ ವತ್ತಖಿದು ಮಿನ್ ಮಕಾಮ್ ಇಬ್ರಾಹಿಮ ಮುಸಲ್ಲನ್ ತಿಯಬಾಮೀಹುಂ ಮಕಾಮ್ ಇಬ್ರಾಹಿಂ ನಮಾದ್ ಕುರಾ ತನೇ ಗೊತು ಹದಾರೆ ಎ ಬಹಿ ತವಾಫ್ ಕುರುಮ ಫಹುಗ ಮಕಾಮ್ ಇಬ್ರಾಹಿಂ ಕ್ಯಾರಿಗ ತಿಯಬಾಮೀಹುಂ ದಿರಕ್ವ ಕುರಾಶೆ ಮಿಹಾರು ದಿಂಗೆ ತಾಂಗ ನುಕುರವೇನೆ ನಮಾದೆ ದಿರಕ್ವನ್ ನಮಾದೆ ಮೀಸ್ತಹುಂ ಗಿನಕಮ ತವಾಫ್ ಕುರಾ ಮೀಹುಂ ಗಿನಕಮ ಎಮ್ಮೆ ಇಲ್ಮೆರ ವಿದಾಳವನ ಗೆಫಳು ಕೊಮ್ಮೆ ತನಗ್ಗೆ ದಿರಕ್ವ ಕುರಿಯಸ್ ಮಿಹಾರು ಫುದೇನೆ ದೆಮ್ ಮಕಾಮ್ ಇಬ್ರಾಹಿಂ ಗೆ ಕ್ಯಾರಿಯಂ ಅರಾಫಮಿ ಆಯ್ ಕಿಯವು ಐ ಸುನ್ನತೆ ಮುಸ್ತಹಬ್ ಬೇಗಂ ವಾಕಮೆ ವತ್ತಖಿದು ಮಿನ್ ಮಕಾಮ್ ಇಬ್ರಾಹಿಮ ಮುಸಲ್ಲನ್ ಎ ಆಯ್ ಕಿಯವು ಕಿ ಮುಸ್ತಹಬ್ ಬೇಗಂ ವಾಕಮೆ ಮಿಹಾರು ಎತಾಂಗ ಮೀಹಕನ್ ನುಕುರವೇನೆ ಸಲಾಮತ ಕುಮ್ಮೆ ದಿರಕ್ವತೆ ಎಹನ್ ನಮ ಸಮಗದ ಕಂದಕ್ಕಾಹಮಿ ಉಳ ಇಂಡಿಯಾ ಗೆ ಬಿದುವವೆರಿಂಗಾಡು ದುನಿಯೆಗೆ ಕಿಸಾಬ್ ತಕೊಮಿನ ಬಿಧುವ ವೆರಿಂಗಾಡು ಹಮ ಗದಕನ್ ದಕ್ಕಾ ಫೆತಾಯತಿ ಬೇದಿ ರಕ್ವೈ ಕುರಾನ್ ನುಸ್ ಕುರವೆ ಬೋಲಂಗ ಅರಾಗ ಆಮತಿನ್ ದೇದೆನ್ ಕಿಹಿನಂಗೆ ಇಹುಲಾಸ್ ತರಿಕವೆ ಅನ್ನಾನಿ ತಾಂಗ ಮಿಹಾರ್ ದಿ ರಕ್ವೈ ಕೊಗ್ಗೆ ಹಮ ಇವರುಂ ವೆಸ್ ಮೀಹುಂ ಹಮ ತವಾಫ್ ಕುರಂ ಯೊವ್ವರಂ ಮೀಹುಂ ಒನ್ನ ತಾಂಗ ತಾಂಗ ಮೀಹುಂ ಗಡು ತೆರೆಗೆ ದಿ ರಕ್ವೈ ಕುರಂಗೆ ಗದಕನ್ ದಕ್ಕಾ ಫೆತಿವೆನಿ ಕೊಮ್ಮ್ಯಾಗ ಮಿದಿರಕ್ಕೊಯ್ ಮಿಹಾರು ಗೆಫುಳು ಹರಂ ಫುಳುಗೆ ಮಿಸ್ಕಿ ವರಹ ಗೆಫುಳು ವರಹ ಗಂಗೆ ಮಿಸ್ಕಿ ಎತಾಂಗ ಕೊಮ್ಮೆ ತನೆಗ್ಗ ದಿರಕ್ಕೊಯ್ ಕುರಿಯಸ್ ಫುದೇನೆ ತೆ ಮೀಹ ಕರ್ಣಗಳ ಇಖ್ಲಾಸ್ ತಿರ್ಕ ಮಾಕ ನಮಾದ ವೆಗೆನ್ ಹುರೆ ಕುರವೆ ತನಗ್ಗ ತ ಕುರಂಜಿ ಹೇನಿ ದೆಹನಕ್ಕ ದುರೂರಿ ಮಿಹಾರು ದುರೂರಿ ಹಾಲತೆಂ ಐ ಎತಾಂಗ ನುಸ್ ಕುರವೆನ್ ಎತಲ್ಲಕ್ಕ ಮಿಹಕ ಅಬದ್ವಸ್ ಎತಾಂಗ ತವಾಫೆ ಕುರಾನಿ ಎತಾ ಕಿಹಿನ ಮಕಾಮ್ ಇಬ್ರಾಹಿಮ್ ಕ್ಯಾರಿಗೆ ದಿರಕ್ಕೊಯ್ ನಮಾದ ಮಿಹ ಕುರಾನಿ ಮಿಹಾರು اللهم احيك ربني وعهدنا الى ابراهيم واسماعيل ان طهر بيتي للطائفين والعاكفين والركع السجود اتمن الله ابراهيم عليه السلام را اسماعيل عليه السلام امر قربيمه عهد قربيمه ان طهر بيتي للطائفين تيدكلون تمن الله گفل طاهر قراش طواف قرامي هنرا والعاكفين ادي ان ಇಹ್ತಿಕಾಫಂ ಎತಾಂಗ ತಿಬೇಮಿ ಹುನ್ನಶಾ ವರ್ರುಕ್ಕಿ ಸುಜೂದ ಅರಿ ರುಕು ಕುರಾಮಿ ಹುನ್ನಶಾ ಸಯಿದ ಕುರಾಮಿ ಹುನ್ನಟ್ಟಕ ಎತನ್ ತಾಹಿರು ಕುರುಮ ತಿಮಂ ಅಲ್ಲಾಹು ಎದೆಬೇ ಕಲುನ್ನ ವ ಅಹದು ಕುರವ್ವೀಮೆ ಇಬ್ರಾಹಿಮ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂ ಹಾ ಇಸ್ಮಾಯಿಲ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂ ದೆಬೇ ಕಲುಂ ಎ ಗೆಫುಳು ಬಿನಾ ಕುರವ್ವಿ ದೆಂಗೆ ಗೆಫುಳು ಬಿನಾ ಕುರಿ ವಾಹಕ ಕೊಳೆ ಮಿತಾಂಗ ಮಿ ಅನ್ನನಿ ವ ಇಜ್ ಕಾಲ ಇಬ್ರಾಹಿಮ್ ರಬ್ಬಿ ಜಅಲ್ ಹಾದಾ ಬಲದನ್ ಆಮಿನಂ ವರ್ಜ಼ುಕ್ ಅಹ್ಲಹು ಮಿನ ಅಸ್-ಸಮರಾತ್ ಮನ್ ಆಮನ ಬಿನ್ಹುಂ من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير أدي إبراهيم عليه السلام تمن الله وحي كروي وقت هندان كراحة تيبان وإذ قال إبراهيم إبراهيم عليه السلام دن نبي dennemun tiyaba mehun hadama kurashe ibrahim alayhis salam dua kurabani allah rabbi haddab kuraskala ko ijal hada baladan aminan mirahakimi amahankan libigem warahakkamuga aman rahakkamuga lavashiye warzuq ahlahu adi mirahuge ahlawerinna iba allah rizqu devashiye minas samarati meewa tahuge rizqu man amana minhum billahi wal yawmil akhir ei emihunge teren allah sha akhirat duhan iman wa mehunna ibrahim alayhis salam dua kurabani e allah mi rahuge ahlaweringe teren iba allahang iba allah ra akhirat duhang iman vi mi hunnam mewa ge rizqu devwashi makkah ki evs mewayen hede tanen nu ehen namaves huriha musumeg ge duniyege hamay kani oittana ki etang ei huriha wattareg ge mewa huriha musumeg ge libe tanaki ei makkah ga huriha wattareg ge mewa misarakan algonda men ga makkah ge diye misaka pakistan pakistan diya makkah pakistan ko nulibene huunu musumaku orange ka ka nulibene ei fini musum ganna icche etang fini musum ganna orange tabika hama egota fini musum kunu libene kara ekka kan eta ei hunu musum ganna icche ehin namais makka ga huriha musum ga kara wes libene huriha musum ga orange wes libene huriha musum ga anaka age wes boden nun duniya ge hengaum ta habur eka mok eta kunu hedene wes icche evs me eve wes ede tanen nun etana ki hama duniya ge tan mitanun anaka emme tiya ikama kitam million mihun etanan edani hajjara miharu seasonen noye mihara ku miharu ekkon hulwala fati umra evs waki duahen nei aharu ge terega abadu wes mihun asta etan fure feunnan abadu ev waram mihun asa echi ta gannero etanaka badalen na de madennu wen echi mewayen echi eta ku hama barabar ku me mihu gannan de sama beenum war kalli beena beenum war kechen husbegen besule kanu ji eta e ibrahim alayhis salam ge mi dua ge barakaen ibrahim alayhis salam dua ku rabba fani etana ge ahlu werinna mewa ge rizqu de washiye ekama ku ibrahim alayhis salam sharat kurevi e allah iba allah ra akhirat do hang iman vi mihu nashe devwa ekama ku allah me kurone ki ke ehne nu ne waman kafara qala waman kafara allah kurone kafaru vi mihu nashe devwa kafaru vi mihunna vestevana me makkah ga holverin getere emihun geten kafaru vi mihunna vestevana me rizgu fa umattihu qalilan adi madu duwas kolakan emihunna timan allah faada devwa husime den summa altarruhu ila azabin nar den timan allah mihunna majbur kurawana me naraka ge azaba wa bi sal masir emurdi mogotun kihanu baavegen wa tanen he ei naraka allah ikrawani makkah ge ulen menna sallahu rizgu devwa ehn namas qiyamet do ge mihun nan uri gada fada vegen ba azab wa idh yarfa'u ibrahim al qawa'id min al bayt wa isma'il rabbana taqabbal minna innaka antas sami'ul alim kom yakas allahumma wahi qurbani ibrahim alayhi salam ge fuluge binga nenge eluvihindu ge fuluge binga eluvihindu ibrahim alayhis salam adi ismail alayhis salam debe kalum vegen gefuluge binga alu vihindu ebagu to handan kurashe ehindu debe kalum dennavi allah rabbana taqabbal minna innaka antas samiul alim e hadda abru raskala ko e alamenge kibe mikan qabulu kurawashi innaka antas samiul alim ama karun iba allahi assawa bodigem wa den bodigem wa raskala hange mi allahu ge amuran ibrahim alayhis salam mikan mi kurawani allahu ge amurag adi mi bina kurawani allahu ge gefulu adi allah ge amuran allah ge gefulu e bina kurawani ehn namaves ibrahim alayhis salam e dua kurawani rabbana taqabbal minna innaka antas samiul alim mi amalu alame kimen qabulu kurawash allah ge ma en nabiyya ekan kurawam allah ge amurakan allah engevi kamen e kurawani ehn namaves ekan qabulu kurawafana kamuge biru ebe kalum ge hippulu ge bahure alugonu men ge terabbal alugonu men na kiyeves ga na amale qabulu kurumuge eves kal giren tiyeves oibbaennu ehn namaves sama hinhawa jehelaage me tibena amale ko fahin hama jahilaya namaz wa sama beenun gotak kolla fe dani go se farani ko misfa fa ikura hama jahilaya hama evs ka hala fikura evs nei allah ka danna evs na timanna ke mi amalu qabul kura wa ashi ke hama qabul kura wa ne kamu ke yagin kama ha gosmi ti bien ne emi hu ati liye ke et ma kurin liye ke ponche liye ke ei suwaru ke ge thang etanum bin nagaage mista kommi tibi enno allah ge emme hewle faalun abadwes biru gannani ebe kalun kurawahi wa amal allah qabulun kurawwa faana kama abadwes e kamuge fikru ebe kalun ge hunnani e fikru alugon men ge sunnan jehene e fikru hunnan jehene kiha bodu derayen ei duniyege waran amalu kokkof fa qiyamet do narakay daanjum kiha bodu hitamay ei barabara fasagutu namaduko Allah Allah Allah kiyang ide muli umuruga ginawagutu miskituge hedako kiyamid dohagos narakeyad damima kihabodo hitamay Quran ko itta Allah subhanahu wa ta'ala wahi kolor amilatun nasiba tasla naran hamia duniye ga amal ko kok warbali wegen kiyamid dohuga da nasseke ena gos narakeyad re dan wannani kihabodo hitamay haygatu wai ehm algonum abadwes fikur kuran jena algonum amal taqabul kurabato Allah abadwes dannawan jena amal taqabul kurabato midwa abadwes kuran jena komme amale kuffal gonum midwa kuran jena Allah komme amale kuffa e Allah yalungen kime mi amal qabul kurabashi tem midwa kuran rabbana rabbana waj'alna muslimain laka wa min zurriyyatina ummatan muslimatan laka wa arina manasikana wa tub alaina innaka antat tawwabur rahim e haddabur gaskala koe আলামেন দেখালুম দেমো ইবা আল্লাহ বোলাবা কিয়ামান্তের ইকাং আদা করা দে আলং কামুগালাবাশিয়ে ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা আদি আলামেন গে ধারিফাস কলমবেস ইবা আল্লাহ কিয়ামান্তের উম্মতে নাবাশিয়ে ওয়া আরিনা মানাসিকানা আদি আলামেন নাম মি হজ্জুগে আলোকং উগান্না দেবাশিয়ে হজ্জুগে আলোকং কুরআনে গোইং উগান্না দেবাশিয়ে ওয়া তুব আলাইনা আদি আলামেন গে মাচ্চা তাওবা লাবাশিয়ে ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম হাম করং ইবা আল্লাহি গিনা গিনা ইন তাওবা কবুল কুরাবা ওগা ওয়ান তরাস কালাঙ্গে রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কীহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম মি ইব্রাহিম আলাইহিস সালাম গে দোয়া মি দোয়া গে বারাকাঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম সালামি দোয়া করবানি এই হাদ্দাবডস কলা কোয়ে তিমান খলিফানু গে এ দারিফাস কলং এফাদা রাসূলা কো ফনোবাশি এই বা আল্লাহ গে আয়াত তমি ইসতাং মা চকিয়া বাদে মারহা মি ইসতাকুম ফাফাইন তাহির কো দে তাহির কুরব মাশা আদি কিতি কুরআনা আল্লাহ গে ফতাহি কো মাই মি ইসতাকুন উঙ্গান্না দেবুমা রাসূল বে কলা ফনোবাশি এ রাসূলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এম ফাহু গ নবিয়া এই ইব্রাহিম আলাইহিস সালাম গ এ দোয়া গ বরকাতুন এবাহাকা ইরাদা করি ইনশাআল্লাহ মাদামা দেন আন্না হাফতায়কুম ইহসান ফরায়ান গ দা আদে মিরে সওয়াল আমি মিরে ওই মি হুং আ ইতি কুড়াকু দিন একাম সওয়াল কুরআন জেনে বর বুদ্ধি এর সওয়াল বেকার সওয়াল কো গ নওয়ান এবস কুজ্জা হ্যাঁ বায়ং এচ্ছি লিয়ান এব্যা এচ্ছি সেন নেঙ্গে এবে কলম না কাছে কাম বায়ং এচ্ছি আল্লাহ আম গান্না দেবান হিতাং আরবা এই আজুম কং আজুমা একুগা হিতাং আরা এচ্ছি মালে একে বেকান লিউবান এঙ্গি যে এই কং কং গালে চিসা মিলি বানি হিতাং আরবা আজুমা একুগা হিতাং আরবা মিয়ানি কামে কুরাং আজুম কগ্গেন হিতাং আরবা আছে এতি লিউবান এহেন নামে এহেন হামা হিতাং আরা এচ্ছে নুলিউবান আজুমা কা নুলা হিতাং আরা এচ্ছে মালে একে বেকানু নুলিউবান এ নুস এঙ্গেন মালায়েকে বেকালনা মালায়েকে বেকালন হামাইকান হিতাং আরা তাকে তিগে তেরেন এঙ্গেনি আজুমা একুগা হিতাং আরওয়াইচ এঙ্গেজ আ কমি দি ফাইন রে আ নার কুডা কুদিন না দি ফাইন রে মি নাই মি হার বেস কামেন নে মিরে আ কোবা আসওয়াল মেহার মিরে গে বেয়ে নো কোরআন জেনে হেন দেন নুলি বেয়ে নে আ নামাজ সহমানে কেমা কুতি রাখুলা গি রঙালো সিফায়েন নো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আত করি হুন্নাই মি হিসাব এই সব এমবে রঙালো আরবে আই দিগু দেন আই দিগু নুলাঞ্জা কোন্ডু নিবা গোতা আ হিসাব ডিজাইন ডিজাইন টাঙাল රංගල වස් කමෙන් ගේ හජමු මබ්බස් රංගල කමෙන් ගේ වාහක දෙක්කෝ කාන්ති බේය දෙම්මෙ මිමුනි මුනදී වැලේ නුසෙනි මොහු ගියාමතුගේ බෑවරාලා මත මෙහර සවාල වෙච්චේ යාමතුගේ බෑවර අලාමයිත කුදි හුරිහාලා මතක කහල ගොතක මිහාර ෆාල් වෙච්ච දෙම් බාකි හුරි මිහාර බොඩති අලාමයිත යාමතුගේ මී පහු සම වරක් කෑරි වෙපෝති කියාමෙ වරක් කෑරි වෙපෝ කියාමෙද්ද සරක් කෑරි වෙපෝති මී පහු සමාන් දෙන් මිය පහුගේ සමානෙන් නොවේ ਤਾ ਕੀ ਵੇਟੋ ਨੀ ਉਹ ਤਾ ਕੀ ਹੈੜੇ ਨੇ ਨਿਆਰ ਤਾ ਕੀ ਸਜਦਾ ਦਾਵਗਤ ਕੇ ਵੇਟੋ ਨਵਾਦ ਬਾਤ ਲੈਨਵਾਨ ਤਾ ਕੀ ਹਾ ਵੇਟੋ ਨੀਮਾ ਤਾ ਕੀ ਹਾ ਲਾਲੇ ਬੋਲੂਆ ਇਹ ਹਰਕਤ ਕੋ ਨਮਾਦ ਬਾਤ ਲੈਨਵਾਨ ਉਹ ਦੇ ਅਲਾ ਫੋਨ ਚ ਨਾ ਗਾਣ ਕਰਨ ਨਿੱਤਾ ਆ ਤੀ ਮਿਹਰ ਬੇਕਾਰ ਸਵਾਲ ਤਾ ਕੀ ਨਾਲ ਤੀ ਮਿਹਰ ਦੋ ਸੰਦਿਤ ਨਮਾਦ ਕੋਲੀ ਦੇਖੀਨਵਾ ਆ ਤਾ ਕਹਿਲਕਾ ਨਮਾਦਕਾ ਨਹੀਂ ਮਾ ਬੜ ਗੁਲੂ ਮੇ ਤਾ ਕਹਿਲਕਾ ਨਮਾਦਕਾ ਨੇ ਗੁਲੂ ਮੇ ਤਾ ਕਹਿ ਨਾਲਾ ਉਸ ਨਮਾਦ ਸੋਹਵਾ ਮੈਂ ਆੜੇ ਨਾ ਹੈ ਆੜ ਵਹਾ ਬਲੇ ਮੀ ਆੜ ਵਹੀ ਮੈਂ ਨੇ ਗੇ ਯਾਰ ਤਾ ਕਿ ਹਾ ਏਲੀ ਮੇ ਰੰਗਲ ਕਮੇ ਹੈ ਤਾ ਕਿ ਹਾ ਏਲੂ ਏ ਰੰਗਲ ਕਮੇ ਕਾ ਨਮਾਦ ਸੋਹਵਾ ਨੇ ਤਾ ਕਿ ਨਾਲਾ ਹੈ ਕੀਨੇ ਵੇਗੇ ਹੈ ਆ ਏ ਯਹੂਦੀ ਗੇ ਰੇ ਯਹੂਦੀ නසෝරායන්නා වරන් හිලා වරන් අදාවයිත එමිහුන් රේවි රේවුමෙන් එයි එමිහුන් ඊසාගේ ෆන් සොලිබන් එරුවි නෙගි එකමක එමිහුන් එරේ අල්ලාහ් සුබ්හාන තාලා එහෙම මීහකු ඊසාගේ ෆානුගේ සිෆාගේ බෙහෙට්ට වි එහෙම මීහකු එමිහුන් සොලිබන් නෙගි ඊසා අලයිහිස් සලාම් අල්ලාහ් ෆුල්ලෙවි උඩා ෆෙම් ෆෝම කීයේ කුලජෙස්තුන් ඩයි කරුම් මූණමති ඩයි කරණි කි කුරාන් ආයේ අල්ලාහ්ගේ ඛිල්කත බදල කරුම් එහෙම වෙච්චියවා ගෙල්ලුම් හුරි කමෙන් ඒ ඩයි කරුම් අකි මූණවර ඩයි කරුම් ගෙල්ලුම් හුරි එවස් කමෙන් නොකරේ දැන් බොළුක කුලජෙස්තුන් හුද්දා බොළුක කුලජෙස්තුන් හුද්දා රයි කුල අනෙක් කවෙට එන නැසෙයිද දැන් එහෙම මේ දැන් කෝරියා පාරකුණක එහෙම බෑන්දනවා දැන් නමාතු නිමෙකින් ජීවෙන්දා මියාර මිරේහි කුල වල රංගල සුවාල ත කුරාන කම මී එම් මේ සුවාල ගින මීහා මිරේ නේ එම් මේ සුවාල මිරේ මිහම කදේම කුදින්න කාසරේ කේ මිරේ මි ඒ මකුරුහ කම නමාද සොහය එහෙන් නමස් එකහලේ ඉච්චි බුදු වෙච්චි ජහාගෙන් හෙදුන් ලෑගෙන් නමාදන් නේරුන් රංගලයි ඒයි පහතු කියනක පහතු ගහුණා මීහාස් මස්ගූල වේ බය ඇති බලයා නමාදුගේ කුෂුව එච්චරිකන් ගෙල්ලිගෙන් දේ නමාදු ගහුණන් ජීහ කුෂුව එච්චරිකන් අබ බෙලේන තකුරි මච්චන් හුණා මීහා කොම්මස් වරක බය ෆාර එනක පහතු ගහුරි මීහා එනක බුරු කටිග මීනි බොඩු බුදේ මස්සලේ ඔහො එංගේ නේ ගියෙන් තකුරන් ජීහ එංගෙන් කුරිම පාපවා නා ආයෙත් සමය කහ එකම පහතු ගොන්නා මියා මස්කූල් කුරා කද කමෙන් එන කියම් වස් කියාපාන ඒති නමාදු ගොරේ පහතු ගොන්නා මියා එහෙම ඒ රංගලී කහලේ ඉච්චි ලෑගෙන නේර මාගින ඩිසයින් තංගලා ෆෝන් නැ ඉච්චි ලෑගෙන නේරෝ බෝ කහාලමකුන් කහා ගන්න තැනක් කහාලමකුන් නමාද බාතිලෙන්නවා මෙහර ඒ කහල කමන්නු නැ කයම් කුඩ කුදින් කුරණිය නමාද බාතිල වා කන්තක් කුරණි ෆහයිබ් දස් බල මෙතන කියවැදී ෆෝන් නාන ෆහයිබ් බෙලිම නමාද බාතිල වා මාති වෙස් බල එහෙන් බලා ගන්නවා නදිම දිමය මෙහර කහුද්ද කන්තත්ත කෙන්නු නැ කුරණු හුද්ද නූ කන්තත්තක් කුරීම කමකුණු දාන මෙහර වක්කලින් බලාලි වෙන හැම එකෙන් සුන්නෙන් නමාද එක්ක ෆරදු නමාදක බලා ගන්න වාන වක්කලිය අම නිජ්ජහා තනබ්බලෙන් කියන ඒ සුන්නෙන් නමාදුක කොම් මෙහෙම් බලාලෙන් බේනු වෙච්චි. එමසාලක දිරේච්ච කෑරියම් හිරන්නනි. ඒ කහල වගුතුක වක්කලින් බලාලෙ කුණස් මස්සලෙන්. ඒ සුන්නෙන් නමාතවක ෆරතු නමාතවක ජිනව නිජ්ජහා තනබ්බල. හ්ම්. එහෙනම් දැන් ඒ කමෙන් පාර කරන්න ඕන නෙවෙයි කි. පංකණි වැලිය. ආ රහමතුක මලයිකෙබ්බේ කලකුණු වන්නා නෙමෙයි ෆාරුක සූර බහට්ටා රියකා. දිරේච්චි. රහමතුක බිස්මලයිකෙබ්බේ කලකුණු වන්නා. ගෙල්ලෙන්නවා වක්කලින් එහෙම බලාලෙම සමාද බාතිලෙන්නවා නමාද බාතිලානි පහයි දෙලීම ආ හොසුවත් ඒ මුලින් ගෝස් කම දෙක්කුන්තරිකම කියේ ඉවර බොඩ පාපයිකේ ආ එවස් කාලේ කමෙක්ග දෙක්කුන්තරිකම් හොරගෙනවා එවස් කාලේ කම ආදෙන් උරිහා කුදින්නවස් මේ වාසියෙක් කුරණි නමාද කුරා දිම දිමන් බල නමාදක සකරන්න ජාතියෙවස් කුජ. මේ අල්ලාහ කුරා අලකම උරිහා කුදින්. සිංහ එවස් කුජ සකරන්න ජාත නවා. නමාද සාස්තක තිබේ ඉරු ෆහයිබ් බෙලු මා එක හගන්තක් කෝ ගෙන්නවා. ආ මිහාර බංගේ ගවනි කන්නේ කේදෝ. ආ ෆෞසුවා. ආ ආ නමාත රංගලවා ආ දැන් මිහාර වගේ ගවන්නේ දැන් මිකුලන් ඇස් සුබ්හානක අල්ලාහු බිහම්දික ශදල්ලා ඉලාහ ඉල්ලා අන්ත අස්තග්ෆිරු වතුබ් ඉලෛක්